الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وعن عقبة بن مالك الأشجعي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم وتصلون عليهم ويصلون عليكم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم قال قلنا يا رسول الله أفلا ننابزهم عند ذلك قال لا ما أقاموا فيكم الصلاة لا ما أقاموا فيكم الصلاة على من ولي عليه وال فرآه يأتي شيئا من معصية الله فليكره ما يأتي من معصية الله ولينزعن يدا من طاعة وفي رواية أخرى فكرهوا عمله ولا تنزعوا يدا من طاعة رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত নিয়ম বিধান সব প্রায় একই, কারণ মানবীয় চরিত্রে কোনো পরিবর্তন নাই। মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষের চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি অবহিত, আর সেজন্য আল্লাহর বাণী সর্বযুগীয় সর্বকালীয়। যেহেতু মানুষের চিন্তা চেতনা সর্বযুগে, তার রুচি সর্বযুগীয়, সে কারণ তার বিধানও সর্বযুগীয়। 200 বছর আগে হেনিম্যান নাক্স ভূমিকা যে রোগের জন্য দিয়েছেন, যে লক্ষণ ভেদে, আজও সেই লক্ষণ ভেদে সেই ওষুধ দিলে অসুখ সারে। যদি একটা সাধারণ মানুষের ব্রেনে যদি 200 বছর পর্যন্ত চলতে পারে, তো আল্লাহ পাক অসীম জ্ঞানের অধিকারী, তার বিধান কি কেয়ামত পর্যন্ত চলতে পারে না? দুর্ভাগ্য মানুষের, তারা এক কথায় উড়িয়ে দেয়, ইসলামের বিধান পুরনো হয়ে গেছে, এখন নতুন নতুন বিধান দরকার। তাই ইহুদি নাসারারা যে সমস্ত বিধান তৈরি করেছে ওগুলি মুসলমানদের জন্য উত্তম, আর সে কারণেই সুদ সেকালে হারাম হলেও একালে হালাল হতে হবে, নইলে দেশ চালাবো কি করে? পরিস্থিতির দোহাই দিয়ে যত হারামকে হালাল করার জন্য যত রায় কেয়াসতে খাটানো হয়েছে। ধর্মনেতারা যেভাবে নিজেরা ধর্মের মধ্যে মন গড়া বিধান চালু করে দিয়েছেন, যেগুলো আল্লাহ রসুল সাহাবে কেরাম খোলাফা রাযিয়াল্লাহু আনহুম আমলে ছিল না, সেগুলো তারা ধর্মের নামে চালু করে দিয়েছেন। সমস্ত দেশে চলছে ধর্মের নামে অধর্ম, শিরক বিদআতের নামে কবর মাজারগুলো একেবারে জমজমাট হয়ে যাচ্ছে, সব করছে আলেম ওলামারাই, পীর মশাইখরাই। ঠিক অমনি করে যত বেদাত সৃষ্টি করেছে আলমরাই সৃষ্টি করেছে, বেদাতের জিলাপি আলমরাই খায়, যত টাকা পয়সা তারই পেট ভরে, অথচ এর পিছনে কোরআন এবং হাদিসের কোন সমর্থন নাই। ছোট বাচ্চার খাতনা হলেও সেখানে হুজুররা আছে, বিয়েতেও হুজুররা আছে, পহেলা বৈশাখ পড়লেই হয় হুজুররা চলে যাবে সেখানে, সর্বরাত আসলেই হয়, দৌড়বে সব গোরস্থানে। ওই গোরস্থানে যত মানুষের কবর আছে প্রত্যেক কবরের উত্তরাধিকারীরা হুজুরের পকেট ভর্তি করে দিবে। এই যে শিরক ও বিদাতগুলো চালু করেছে কারা? এগুলি রাজনৈতিক নেতারা করছে নাকি? সব কথা হুজুরাই করছে আমরাই। এজন্য পৃথিবীর শুরু থেকে পর্যন্ত একইভাবে ধর্ম নেতারা এবং নেতারাই আল্লাহর বিধানের বড় দুশ্মন। নূহ আলাইহিস সালামকে এরাই মেরেছে পিটিয়েছে, সকল নবীকে এরাই মারপিট করেছে, আমাদের নবীকে এরাই মারপিট করেছে। যুগে যুগে এদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে বিধানও দেওয়া আছে। সমাজ নেতারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর তারাই এবার বিচার বসায়, নিজেরাই মিথ্যা মামলা দেয় আর আদালতে হাজির করে সে মামলা বিচার করে আবার বেকসুর খালাস হয়, কেউ বা কেউ আবার জেলখানে ঢুকে বসে ধুকে ধুকে মরে। দুনিয়া যত মিথ্যা মামলা দেওয়ার উস্তাদ হল সমাজ নেতা এবং রাষ্ট্রনেতারাই, প্রতিপক্ষকে দমন করার জন্য। এই চরিত্র আজকে নতুন নয়, কিন্তু এর বিধানের সমাজের এই বিশৃঙ্খলার প্রতিরোধে ইসলামের কোন ব্যবস্থা কি নাই? নিঃসন্দেহে আছে। আমরা সাধারণভাবে বুঝি অন্যায়কে প্রতিহত করার জন্য শত্রু যেভাবে অন্যায় করছে আমাকে সেইভাবেই সেই পথেই আঘাতে হবে, অর্থাৎ আমাকেও অন্যায় করতে হবে। এটাই সাধারণ নিয়ম সমাজে চলছে। শত্রু যে পথে আগায় আমাকে সে পথেই তাকে বাধা দিতে হবে। এ বিষয়ে কোরআনের দলিলও আছে, ফাতাদু আলাইহিম বিমিসলিমা আতাদা আলাইকুম, তোমরা তাদের বিরুদ্ধে অতটুকু সীমা লঙ্ঘন করো যতটুকু সীমা লঙ্ঘন তারা করে। আদু আলাইহিম কুল্লি মারসাদ, প্রত্যেক ঘাটিতে তোমরা ওত পেতে থাকো। এই আয়াতগুলোকে তারা ব্যবহার করেন অবৈধ পথে যাওয়ার জন্য, কিন্তু আসলে তা নয়। সামাজিক বিশৃঙ্খলা ছিল, থাকবে, আগামীতেও থাকবে, কিন্তু ইসলামের বিধানে কোনো পরিবর্তন হবে না। কোন দুর্নীতি দূর করার জন্য ইসলাম পাল্টা দুর্নীতি করার অনুমতি দেয় নাই। চুরি করার জন্য পাল্টা চুরি করার অনুমতি দেয় নাই। খুন করছে বলে তুমি পাল্টা একজনকে খুন করবে, নিরপরাধ একটা ব্যক্তিকে, এই অনুমতি ইসলাম দেয় না। যে খুনি তাকে মারো, সে মারার জন্য বিধান আছে, বৈধ কর্তৃপক্ষ লাগবে, তুমি নিজে মারতে পারবে না। যেভাবে বিধান সর্বশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি, সেটাই আমাদের সামনে বৈধ বিধান। পরবর্তী যুগে আমরা যেগুলো করছি এগুলো সেই বৈধ বিধান নয়, যার ফলে সমাজের সর্বত্র বিশৃঙ্খলা, অশান্তি, হানাহানি, কাটাকাটি লেগেই আছে। সে আমার দলের অমুক লোককে মেরেছে অথবা আমি তার দলের অমুক লোককে মারব, এটা তো জাহেলি যুগের বর্বরতা। জাহেলি যুগে গোত্রীয় দ্বন্দ্ব ছিল, এক গোত্রের কোন ভাই কোন অন্যায় করলে আরেক গোত্রের লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ত। যে মরছে সে জানে না সে কেন মরছে, যে মারছে সেও জানে না সে কেন মারছে, নেতার হুকুম মারো, ওই দল লোকগুলো সব মেরে দাও। অথচ যাকে মারলো সে নিজেও জানতে যে আমি কেন মরলাম। এগুলো ইতিহাসে আপনারা প্রায় সবাই জানেন। একজনের গমের ক্ষেত্রে গম খেয়েছে অন্য একজনের উট, উটে গম খেয়েছে, উট তো মানুষ না, সে তো জ্ঞান সম্পন্ন প্রাণী না, সে তো খেতেই পারে। এই নিয়ে দুই দলে যুদ্ধ হয়েছে 120 বছর ধরে। কত যে মানুষ মরেছে হিসাব রাখে কে? ছোট্ট ছোট্ট কারণ তার ভিত্তিতে 50 বছর, 60 বছর, 20 বছর করে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবী যে মক্কাতে মদিনে হিজরত করলেন তার মূল কারণ ছিল জঙ্গি বোয়াস, আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে মারামারি। সেই মারামারিতে ইন্ধন যুগিয়েছিল মদিনার ইহুদিরা। এখনো যেমন মুসলমান রাষ্ট্রগুলোকে পরস্পর ধ্বংস করার জন্য ইহুদি নাসারা চক্রই সক্রিয়, তখন ওরাই ছিল সক্রিয়। ওরা ছিল টাকাওয়ালা সুদখোরের দল, সুদের ব্যবসায়ী করত, সুদের কারবারি। যে দল হারত তাকেও টাকা দিত, যে দল জিততো তাকেও টাকা দিত। একে অস্ত্র দিয়ে তুমি লড়াও আর ওকে অস্ত্র দিয়ে তুমি নিজেকে আত্মরক্ষা করো, এইভাবে ইহুদিরা চিরকাল মদিনার আউস খজরাজ দুই গোত্রের উপরে মাতবারি করে আসছে। তখন তারা বাসার জন্য আখির যেমন নবী এসছেন মক্কা, চলো দেখি আসে। এসে তার সঙ্গে হজের মৌসুমে সাক্ষাৎ হল, তার কাছে ওনারা ইসলামের বায়াত করলেন এবং তাকে মদিনা যাওয়ার জন্য দাওয়াত দিলেন। এই হল ঘটনা। আল্লাহ নবী মদিনায় গেলেন, শর্ত করলেন আমি যাব কিন্তু নেতৃত্ব নিয়ে ঝগড়া করতে পারবো না। হ্যাঁ তো আমরা ঠিক আছে মেনে নিলাম। নেতৃত্বের লড়াইটা হচ্ছে সমাজের সবচেয়ে বড় লড়াই। এই লড়াই যদি না থাকে সমাজে কোনো হানাহানি নাই। আল্লাহ নবী হিজরতের আগেই বায়াত করার সময় এই শর্তটা করে নিলেন, গেলেন হিজরত করলেন, সেখানে চলে গেলেন। সমস্ত মদিনার লোক তাকে সাপোর্ট দিল যে না, আখির যখন নবী এসে গেছেন আমরা আর মারামারি করব না, উনি যা বলেন তা আমরা মেনে নেব। এইভাবে মদিনায় ইসলাম সামাজিক রূপ ধারণ করল। তারা কি করত? আজকে আমরা যা করছি তারা ঠিক তাই করত, বরং আরো বেশি বেশি করত। যত মিথ্যা অপবাদ দিয়ে একটা মানুষকে ধ্বংস করা যায় কি করে, তেগুলো তারা করত। এমনকি কি বললে লোকটাকে মন্দ করা যাবে এজন্য ওরা বৈঠক করেছিল মক্কায়, যে মোহাম্মদকে তো একটা গালি না দিলে মানুষ শুনছে না, ওর কাছ যেই যায় সেই দিন কবুল করে। তাহলে হজের মৌসুমে তো মারা যাবে না, কি বুদ্ধি করা যায়? সকলের মিটিং গুলো সব নেতারা বসে, কেউ বলল যে ওনাকে বলা যাচ্ছে একটা পাগল, বললি না পাগল তো আসলে না, তো পাগল বললে কি মানুষ তো মানবে? কি বলতে হবে? বলা যাক একজন গল্পকার, আসলে তো গল্প বলো, এমন আল্লাহর কালাম বলে তাতে গল্প কোন খবরই নেই। শেষকালের নেতা নাজির বিন হারিস বললেন ঠিক আছে আমি একটা বুদ্ধি দেই, তোর কি বলা হোক যে একটা জাদুকর, কারণ তার কথার মধ্যে এমন জাদু আছে যেই কোরআন শোনে সেই ইসলাম কবুল করে, তো যেন ওই জাদুকরের কাছে কেউ না যায় সেটা বলা হোক। আর বলা হোক সাবি, সে ধর্মত্যাগী, কারণ বাপ মা ধর্ম ত্যাগ করে সে নতুন ধর্ম নিয়ে আসছে। এই কথাটা রটনা করা হল, একেবারে বাকায়দা নেতারা মিটিং করার পরে সিদ্ধান্ত হল এই লোকটার নামে এই বদনামটা দিতে হবে যে উনি হচ্ছেন জাদুকর। আসলে আল্লাহ রসুল তো জাদুকর ছিলেন না। এবার জাদুকরের জাদু ঝাড়ানোর জন্য ইয়ামন থেকে জিমাদ আজদিকে নিয়ে আসা হল। তুমি যাও তো ওই জাদুকর আছে ওখানে একটা, মাথায় বোধহয় ভূত লেগেছে, ঠিক করে আস। জিমাদ আজদি এসে বলছে কি মোহাম্মদ, তুমি নাকি জাদুগ্রস্ত, তা আমি জাদুর ট্রিটমেন্ট ভালো জানি, তুমি যদি মনে করো আমি তোমাকে জাদু চিকিৎসা করতে পারি। আল্লাহ সব নাম তো জাদুকর নই, তো না তো কি, লোকের সবাই বলছে জাদুকর, নেতারা সব বলছে তুমি জাদুকর, তা তুমি কি বলো শোনো তো আমাকে একটু। উনি বললেন ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হতভাগ জিমাদ আজদি, আরেকবার বলো তো, বললেন আরেকবার বলো তো, বললেন সংসদ বলছে আমি তোমার এই ধরনের বাক্য আমার জীবনে কখনো শুনি নাই, মনে হচ্ছে একবার সাগরের তলদেশ থেকে এগুলো উঠে এসছে, অথবা এটা নিঃসন্দেহে কোন মানুষের বানোয়াট কালাম হতে পারে না, হাত বাড়াও আমি তোমাকে ইসলাম কবুল করলাম। জাদুকর ঠিকই জাদুকর, সেও ধর্ম ত্যাগ ইসলাম কবুল করে, জাদুকর নয় কি? একটা ভালো মানুষকে নষ্ট করার জন্য নেতারা সবসময় এক একটা অপবাদ তৈরি করে। এমনি করে আল্লাহ রসুলের বিরুদ্ধে 15টা অপবাদ তৈরি করা হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল তো রসুলই, তিনি তো কোন অপবাদের মধ্যেই ছিলেন না। এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম প্রধান একটা বিষয়। যারা এগুলো করেছে তারাই নিজেদেরকে বলে আমরা সমাজের শৃঙ্খলা চাই, শান্তি চাই। কি বলল 15 জন নেতা গিয়ে আবু তালেবকে বলল, হে আবু তালেব আপনি আমাদের নেতা, আপনার ভাতিজা করছেটা কি? সে সাফাহ আহলামানা ও ফাররাকা জামাআতানা ও খালাফা দীনানা, সে আমাদের দিনের বিরোধিতা করছে, সে আমাদের বাপদাদার বিরোধিতা করছে, সে আমাদের জ্ঞানীদেরকে বোকা ঠাউরিয়েছে, এমনকি আমাদের জামাতটা বিভক্ত করে দিচ্ছে, এরপরেও কি আপনি তাকে খাতির করবেন? আল্লাহ রসুল কিছু ডাকা হলো, বাবা দেখো তো তোমার চাচারা কি বলছে, আমি এখন কি জবাব দেবো, তুমি একটু বোঝাও ওদেরকে। তো উনি এসে বললেন, হে আমার চাচারা, আপনারা যে প্রস্তাবগুলো দিচ্ছেন, আমাকে নেতৃত্বের প্রস্তাব দিচ্ছেন, আমাকে সুন্দরী স্ত্রী দেবেন বলছেন, আমাকে বহু টাকা পয়সা দিয়ে বড়লোক করে দেবেন বলছেন, আমাকে আপনাদের জায়গায় নেতার স্থানে বসাবেন বলে আমাকে টোপ দিচ্ছেন, আমি তো কিছুই চাই না, আমি তো এজন্য আসিনি দুনিয়ায়, বরং আপনাদেরকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, যদি আপনারা এটা মেনে চলেন তো শুধু আরবের নেতা নয় আপনারা সারা পৃথিবীর নেতা হতে পারবেন। খুশিতে লাভ দৌড়ছে আবু জাহাল, মানে তাই নাকি? তো ওরকম একটা কলমা কেন, আমি দশটা কলমা পড়ব, তুমি এটা বলো দেখি সেটা কি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলুন আপনারা আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই, তাহলে দুনিয়াতে সফল কাম হবে। নেতারা লাভ দেবে কি বলে, এতগুলো উপাস্য দেবতা বাদ দিয়ে একটা আল্লাহর উপাসনা করতে হবে? আজালাল আলিহাতা ইলাহুন ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব, সমস্ত উপাস্য বাদ দিয়ে এক উপাস্য গ্রহণ করব, এটা অত্যন্ত বিস্ময়কর কথা। তাহলে নেতারা কি দাবি করছে, যে আমরাই সমাজের শৃঙ্খলা বিধান করছি আর মোহাম্মদ বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাই না? বলল আসলে কি তাই? নেতারা তাদের বানোয়াট বিভিন্ন ধরনের আইন তৈরি করে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করায়, বাস্তব প্রমাণ নেন আপনারা, গণতন্ত্রে হরতাল করা, ধর্মঘট করা বৈধ, ঠিক কিনা বলে? আপনারাই মিছিল করেন, আপনারাই গাড়ি ভাঙেন, আপনারাই রাস্তা কাট দেন, আগে শুনতাম শুধুমাত্র কাস্টম বন্ধ, আর এখন দেখছি জীবন নিধন, বৃক্ষ নিধন, পুকুরের মাছ নিধন, জমির ফসল নিধন, এই সবই এর আওতাভুক্ত হয়ে গেছে, সবই চলছে জনগণের নামে, জনগণের শান্তি শৃঙ্খলা কায়েমের নামে, কারণ এগুলো বৈধ, এগুলো আপনার আইন, আল্লাহর আইন নয়, আল্লাহর আইনে এগুলো অবৈধ, এগুলো বাতিল। বহু আগেই আল্লাহ পাক বলে দিয়েছেন, বায়জা তাওয়াল্লা সাআফিল আরদ লিইউলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যখন এই সমস্ত দুষ্ট প্রকৃতির নেতারা সমাজের মোতাল্লি হবে, নেতা হবে, সাআফিল আরদ লিইউলিকাল ফিহা, এরা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে, এরা ফসল নষ্ট করবে এবং বংশ ধ্বংস করবে। ঠিক তাই হচ্ছে, সমানে গুলি খেয়ে মানুষ মরছে আর বলছে শহীদ হয়ে গেল, আর শহীদের ডায়ের দিকে নাম বৃদ্ধি পাচ্ছে, সবার একই অবস্থা, একদল দিন কায়েম করছে আর একদল তাদের দিন কায়েম করছে, একটা কুফরি দিন একটা দিন, বৈধ পন্থায় বৈধ জিনিস কায়েম হয়, অবৈধ পন্থায় গিয়ে বৈধ জিনিস কায়েম হয় না, এটাই হল স্বাভাবিক। এক গ্লাস মদ খেলে দেহ খুব তাজা হয়, কিন্তু মদটা তো ওষুধ নয়, ওটা তো রোগ। তরুণ ছেলেদেরকে জোশ দিয়ে রাস্তা নামানো খুব সহজ, যখন সে মরল তার বাপ মা এতিম সন্তান হারা হল, কে তাদের এই শূন্যস্থান পূরণ করবে? হ্যাঁ, তুমি সুন্দরভাবে লকব দিয়ে দিলে ও শহীদ হয়ে গেল, এক লাখ টাকা তাকে দিয়ে দিলে, তুমি শহীদের বাপ হয়ে কেমন মাঠে উঠবে, এতই সস্তা। লা তাকুলু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ, বাল কুলু কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। ওমর ফারুকের জুমার খুতবা কি আমাদের জানা নাই? ওমর ফারুক কঠোর ভাষায় বলছে, খবরদার তোমরা বলো না অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, কারণ নামের আগে পিছের শহীদ লকব লাগাই না, খবরদার। তোমরা ওইরকম ভাবে বলো যেভাবে আমার রসুল বলতেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় সেই নিহত হয়, সেই হল শহীদ। কে আল্লাহর রাস্তায় নিহত হলে কে বলবে? আমার দলের লোক বলে আমি নেতা ডিগ্রি দিলে হবে? আল্লাহ জানেন কে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, খবরদার। যাকে তাকে শহীদ আখ্যায়িত করে, শহীদ নাম দিয়ে নিষেধ, সম্পূর্ণ নিষেধ হাদিসে গুলা। কিয়ামতের মাঠে সর্বাগ্রে তিন ব্যক্তির বিচার শুরু হবে, শহীদ, আলেম এবং দাতা। এদের প্রত্যেককে আল্লাহ জিজ্ঞেস করে, এই বেটা কি করছে দুনিয়ায় বলে, হে আল্লাহ তোমার জন্য, তোমার দিন কায়েমের জন্য আমি জীবন দিয়েছি, শহীদের কত কি গল্প। আল্লাহ বললেন তোমার মনের খবরটা তো আমি রাখি। ভাগ আলম গেল, আলম সারা জীবন কি করছিলে? এলম তো খুব শিখছিলে, এলম যে আমল করছিলে না কি করছে, মানুষকে উল্টোপাল্টা ব্যাখ্যা দিছ। তো না, আমি তো এলম শিখেছি, মানুষকে এলমের দাওয়াত দিয়েছি, দাওয়াত বহুত কিছু করেছি। আল্লাহ বলছেন হ্যাঁ আমি জানি তুমি এই জন্য এলম শিখছিলে, লোকে বলবে আমি বড় আলেম, এই অহংকারের জন্য করেছিলে। এ দানশীল, বহু টাকা তোমাকে দিয়েছিলাম, টাকা কোন পথে ব্যয় করেছিলে? আল্লাহ বহু দান করেছি, বিশাল বিশাল বিল্ডিং করে এসছে দুনিয়াতে তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন আমাকে খুশি করার জন্য করনি, তোমাকে লোক হাতম তাই বলবে, দানবীর বলবে, পোস্টারিং করবে, ব্যানার লিখবে, তুমি দেখে খুশি হবা, ওই জন্য তুমি দান করছো। তিনটাকে একই শাস্তি হবে, উপর করে ফেলা হবে, পা ধরে টানা হবে, নাক মুখ পাঁটতে ঘেঁষতে ঘেঁষতে ঘেঁষতে ঘেঁষতে একবার বিচ্ছিন্ন অবস্থা হয়ে যাবে, ওই অবস্থা টান ধরে ফেলে যাবে জাহান্নামের মাঝখানে। হাজার হাজার লোক এই দৃশ্য দেখবে, কি অবস্থা, দুনিয়ায় এত বড় আলেম ছিল, দুনিয়ায় এত বড় শহীদ ছিল, দুনিয়ায় এত বড় দান ছিল, আখেরাতে কিছুই বলো না নিয়তের কারণে। কে কোন নিয়তে কাজ করছে আল্লাহ ভালো জানেন। খবরদার, কাউকে লকব দেওয়ার অধিকার আমাদের নাই। পৃথিবীতে অন্যায় প্রতিরোধের জন্য কিছু পন্থা আল্লাহ পাক বাতলে দিয়েছেন। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক নিঃসন্দেহে ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না যারা নিজেদের অবস্থার পরিবর্তন নিজেরা করে না। আপনাকে ঠুটো জঘন্য থেকে ঘরে বসে থাকতে বলা হয় নাই, দেশে ইসলাম নাই বলে হায় হায় করলে হবে না, আপনাকে অবশ্যই ইসলামের প্রচার প্রসারের সময় দিতে হবে। নবী রসুলগণ যদি ঘরে বসে বসে ইবাদতের দিন কাটাতেন, কোন নবী রসুল মার খাইত না, তারা মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত দিয়েছেন বলেই তারা মার খেয়েছেন। আমরা মানুষকে কিছু বলছি না বলি তো ভালো আছি, যেমনি বলবো আপনি বাঁচতে পারবেন না। আমার রসুল মতো শ্রেষ্ঠ মানুষ যদি বাঁচতে না পারে, আপনি আমি কি বাঁচতে পারবো নাকি? চিন্তাই করা যায় না। কাবা ঘরের দেয়ালে ঠেস দিয়ে আল্লাহ রসুল বসে আছেন, নির্যাতিত সাহাবি খাব্বাব ইবনুল আরাত এসে বলছেন হে আল্লাহ রসুল আপনি কেন বদদোয়া করছেন না, আমরা কত মার খাব আর কত নির্যাতিত হব। আল্লাহ রসুল রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেছেন, বলে খাব্বাব তুমি জানো তোমার বিগত যুগের ইমানদার মানুষদের উপরে কি কি কষ্ট হয়েছে, তাদেরকে লোহার চিরুনি দিয়ে পিঠে চামড়াগুলো টান দিয়ে খসে নেওয়া হয়েছে, তাদের হাড্ডি থেকে মাংস পৃথক করে দেওয়া হয়েছে, তাদেরকে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, তথাপি তারা দিনকে হাতছাড়া করে নাই। মনে রেখো এই দিন অবশ্যই পৃথিবীর প্রতি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে, সর্বত্র দিন বিজয়ী হবে, কিন্তু তোমরা বড্ড ব্যস্ততা শুরু করে দিয়েছ, ওয়ালাকিন নাকুম তাস্তাজিলুন। যখন আল্লাহ নবী একথা বলছেন তখন তিনি নিজে নির্যাতিত, তখন তিনি জানতেন না যে আমি কখন হিজরত করে মদিনায় যাব, অনেক কিছু হবে ভবিষ্যৎ তিনি জানতেন না। কি দৃঢ় বিশ্বাস তার মধ্যে ছিল যে সত্য কখনোই পরাজিত হয় না, মিথ্যা পরাজিত হওয়ার জন্যই দুনিয়াতে আসে। জাল হক ওয়া যাহক আল বাতিল ইন আল বাতিল কানা যাহুকা, মিথ্যা বিদূরিত হওয়ার জন্যই আসে, মিথ্যা সাময়িকভাবে একটু তেজ দেখায় কিন্তু চিরদিনের জন্য ওটা পরাজিত। তাই না হয়তো ইব্রাহিম দুনিয়াবি দৃষ্টিতে পরাজিত, নমরুদ বিজয়ী, কিন্তু আমরা এখন দেখছি আসলে নমরুদ পরাজিত, ইব্রাহিম বিজয়ী, তাই না কি? নূহ পরাজিত ছিলেন, তার উপরে নির্যাতনকারী সমাজ নেতারা ছিল বিজয়ী, কিন্তু নূহ চিরদিনের জন্য সকল মানুষের কাছে সম্মানিত মহান নবী হিসাবে, কিন্তু তাদের সেই জালেম নির্যাতনকারীরা ইতিহাস থেকে মুছে গেছে। ঠিক অমনি করে আমাদের রসুল নির্যাতিত ছিলেন তিনি, কিন্তু তিনি পৃথিবীর সকল মানুষের কাছে সম্মানিত, বরিত, নন্দিত। যদিও তার নাম পরিবর্তন করে মুজাম্মাম বলা হয়েছিল, মুহাম্মদ মানে প্রশংসিত, মুজাম্মাম বলে নিন্দিত। এত কিছু করেও তাকে কিন্তু নিন্দিত করতে পারেনি নেতারা, কারণ তিনি কখনই আল্লাহর পথ ছেড়ে বিরোধী পথে যান নাই। তাকে বারবার বলা হয়েছে আপনি কেন এদের বিরুদ্ধে বদদোয়া পর্যন্ত করছেন না, তখন তায়েব থেকে ফিরে আসছেন, নির্যাতিত রসুল কারনুল মানাজেলে বিশ্রাম নিচ্ছেন, জিব্রিল স্বয়ং হাজিল মালাকুল জিবালকে নিয়ে পাহাড় সময়ের তত্ত্বাবধানকারী ফেরেশতা এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আসমান থেকে তোমার নির্যাতনের দৃশ্য দেখেছেন, তাহে বাসী তোমার উপরে কি নির্যাতন করেছে তিনি দেখেছেন, তিনি আমাকে পাঠিয়েছেন সঙ্গে মালাকুল জিবাল মৌজুদ, আপনি নির্দেশ দেবেন সে নির্দেশ পালন করবে, বলুন আপনি কি চান। এবারে মালাকুল জিবাল কথা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি নির্দেশ দেন আপনাকে নির্যাতনকারী আবু জেহাল আবু লাহাব এই নেতাগুলাকে আমি মক্কা দুই পাশে দুই পাহাড় একত্রিত করে একবার পিষে ধ্বংস করে দেব, মুহূর্তের মধ্যে ওরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, খালি আপনি নির্দেশ দেন। রক্তাক্ত রসুল ওই দেহ অবস্থায় বলছেন, বয়স তো রহমতুল্লিল আলমী, আমি রহমতুল্লিল আলমী হিসেবে দুনিয়া এসেছি, আমি বদ্ধ করার জন্য আসি নাই, ওদের ঔরসে যে সন্তানরা আসবে সেই সন্তানরাই দিন কবুল করবে, যদি ওরা মরে যায় তো সন্তান আসবে কোথেকে, দিন কামের পদ্ধতি দেখে নাও কাকে বলে। মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার নেতারা ভয় ভীত সন্ত্রস্ত আতঙ্কিত সবাই, আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন বিজয়ের পরে, হে মক্কাবাসীরা, হে মক্কার নেতারা, যারা আমাদের উপর এতদিন নির্যাতন করেছ, আমাদেরকে মক্কা থেকে বহিষ্কার করেছিল, যারা যারা আমাদের সহায় সম্পদ সব জবরদখল করে রেখেছ, বলো আজকে তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো। তারা বলল, উত্তম ভাইয়ের কাছে যে ব্যবহার মানুষ আশা করে। তিনি বললেন, ঠিক আছে, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, যাও তোমাদের কারোর উপরে কোন প্রতিশোধ নাই, সবাই তোমরা মুক্ত। ঐতিহাসিক জ্ঞাপন এখানে এসে বলছেন, হায় দুনিয়ায় বহু রাজনীতিবিদ দেখেছি, তো মোহাম্মদের এইখানে রাজনীতির কাছে আমরা সব হেরে গেলাম, আমরা পারলাম না তার সঙ্গে, কি বিশাল হৃদয় নিয়ে তিনি রাজনীতি করতেন, দুনিয়ার মানুষ তাকে বুকে মারবে, সে পাল্টা মার দেবে না। যখন যুদ্ধের সৈন্য পাঠাচ্ছেন, নির্দেশ দিয়ে খবরদার যুদ্ধ করবে কিন্তু কোন নারী গায়ে হাত দেবে না, কোন শিশুর গায়ে হাত দেবে না, কোন ইবাদতকারী গায়ে হাত দেবে না, কোন গাছ কাটবে না, মানুষের ক্ষতি করবে না, এত হিসাব নিকাশ করে যুদ্ধ করতে হতো। তখন গাছ কাটতে নিষেধ করেছেন, আমরা গাছ কেটেই হরতাল করি, কোথায় কোথায় রসুলের রাস্তা, কোথায় আমাদের রাস্তা। তেঁতুল গাছে উঠে যেমন কলা সাগর কলা পাওয়া যায় না, অবৈধ পথে গিয়ে ঠিক তেমনি ইসলাম কায়েম করা যায় না। অন্যায় দূর করতে গেলে আপনাকে আরেকটা অন্যায় করার অনুমতি ইসলাম দেয়নি, আপনাকে অবশ্যই বৈধ পথে অন্যায় প্রতিরোধের চেষ্টা করতে হবে, বৈধ পথের বাইরে আপনি যেতে পারেন না। সে বৈধ পথগুলো আছে পাঁচটা মূলত। এক, আপনি উত্তম পন্থায় অন্যায়ের প্রতিবাদ করবেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা আযাবুল ঈমান, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি কোন মুনকার জিনিস দেখে সে ব্যক্তি প্রথমে হাত দিয়ে ওটা প্রতিরোধ করবে, অতঃপর জবান দিয়ে প্রতিরোধ করবে, না পেলে অন্তর থেকে ঘৃণা করবে, এটা হল সবচেয়ে দুর্বলতম ঈমান, এটাই হল অন্যায় প্রতিরোধের চিরন্তন বিধান। আপনার সামনে একটা ছেলে অন্যায় করছে, আপনি বাবা এই কাজটা করো না, এটা করতে নাই, দুটা ছেলে মারামারি শুরু করেছে, আপনি গিয়ে দুটাকে হাত ধরে ফাঁক করে দেয় বাবা লড়াই করো না, এমনকি দুটা কুকুর যদি গহিকে মারামারি কানাকানি করে সেখানেও কিন্তু মানবতা বলে যে কুকুর দুটোকে সরিয়ে দিয়ে যেন আপনাকে কামড়িয়ে না দেয়, এটাই হল ফালিউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে প্রতিরোধ করা যদি আপনার ক্ষমতা থাকে, না থাকলে ফাবিল্লিসানি জবান দিয়ে উপদেশ দেন, বাবা কাজটা করতে হয় না, যদি সেটাও না পারেন তাহলে অন্তত অন্তর থেকে ঘৃণা করুন, এটা হল চিরন্তন পদ্ধতি। দুই, জনমত গঠন করুন, সরকার অন্যায় করছে, ঠিক আছে সরকার বিরুদ্ধে যুদ্ধ করবেন, সে ক্ষমতা আপনার আছে নাই তো, তাহলে কি করবেন, আপনি জনমত গঠন করুন, জনমতকে শিখান সরকার অন্যায় করছে, তোমরা সবাই সরকারকে বলো, উপদেশ দাও, চেষ্টা করো যেন সরকার সঠিক পথে আসে। তুমি যদি হিংসার পথ বেছে নাও, সরকারের হাতে আরো বেশি ক্ষমতা, সে আরো বড় হিংসার পথ বেছে নেবে, হিংসার পথে না গিয়ে নসিহতের পথে যাও, এটাই হল ইসলামের বিধান। আল্লাহ বলছেন, ওদু ইলা রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে। এটা হল দ্বিতীয় রাস্তা, সরকারকে নসিহাত করা। আদ্দিনু আন-নসিহা লিকিতাবিল্লাহ ওয়া লিরাসূলি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, যারা মুসলমানদের নেতা তাদের জন্য তোমরা নসিহাত করো। নসিহাত সর্বযুগে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যাদেরকে আমরা জালেম বলি, ইতিহাসে যাদেরকে অত্যন্ত কীর্তিত করা হয়েছে, অত্যন্ত নিন্দিত বলা হয়েছে, সে বড় একজন খলিফা মামুনুর রশিদ রাস্তায় চলছেন, হঠাৎ করে একজন সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, হে মামুন, তুমি তো ইসলামী জগতের খলিফা, তুমি কি সূরা মুত্তাফফিন পড়ো নাই? তাহলে হ্যাঁ পড়েছি। সেখানে আল্লাহ পাক কি বলেছেন? আলাযুন্নু আন্না উলাইকা আন্নু মাকউসুন লিয়াউমিন আযীম আমি ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তারা কি বিশ্বাস করে না যে তারা একদিন পুনরুত্থিত হবে সেই মহাদিনে, অর্থাৎ কিয়ামতের দিনে? আমি ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ তার বিশ্ব চরাচরের পালনকর্তার সামনে দাঁড়াবে। তুমি কি আয়াত পড়ো নাই? মামুনুর রশিদ সিদ্দিকী, মামুনুর রশিদের হারুনের ছেলে, হারুন রশিদের ছেলে, কিন্তু নাম করা বাদশাহ, চোখ দিয়ে পানি ঝরিয়ে বলছে, হায় মামুন, ইসলাম জগতের খলিফা তুমি, তার সাধারণ বেদুইনের কাছে তুমি পরাজিত, তার ধমক তোমাকে খেতে হল। বলে, বাবা তুমি আমাকে যে উপদেশ দিয়েছ আমি মেনে নিলাম, আল্লাহ তোমাকে ধন্য করুন। এটাই হল ইসলাম, যার নাম শুনলে সারা পৃথিবী ভয় পেত তখন সেই যুগের, তার সামনে একজন মুসলমান ডাইরেক্ট কথা বলতে একটু ভয় পায় নাই, আর আজকাল তো দারোগার সামনে কথা বলা যায় না, কোথায় খলিফা? এই হিম্মত, এই নসিহতের এই জজ্বাটা নষ্ট হয়ে গেছে আমাদেরই কারণে। আমরাও ভয় পাই, অধিকাংশ মানুষই হয়ে গেছে তোষামতপ্রিয়, আর নেতারাও তাতে হয়ে গেছে অহংকারী, যার জন্য দেশটা সম্পূর্ণ উল্টা দিকে চলে যাচ্ছে। কিন্তু বিধান এটাই, সরকারের হেদায়াতের জন্য দোয়া করা, এই বিধানটা কি আমরা মানি? বারবার দোয়া করতে হয়, আল্লাহ আজিজুল ইসলাম আল মুসলিমিন, এ আল্লাহ তুমি ইসলামে ওসমানদের ইজ্জত দান করো, বারবার দোয়াগুলি করতে হয়। দাউস কওমের নেতা অভিযোগ আসলো, সে বলে কি যে আল্লাহ বললে একজন আছে শুনেছি কিন্তু আমি তো কোন দেখিনি। তা কি হলো, এটা কুফুরে হয়ে গেল না? আল্লাহ নবী গেছে দাউস কওমের লোকরা এসে বললো, হে আল্লাহ রসুল, আপনি ওকে ধরে আনেন, পিটান, মারেন, ওর বিরুদ্ধে সৈন্য চালু করে দেন। আল্লাহ নবী কি করলেন? সৈন্য তো পাঠালেনই না, বরং কি করলেন? আল্লাহ মাহাদে দাউসান ওয়া আতি বিহিম, হে আল্লাহ তুমি দাউস কওমকে হেদায়ত করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আস। দোয়া করার পর কিছুদিনের মধ্যে দাউস কওমের সেই নেতা শুদ্ধ 70-80 জন সবাই ইসলাম কবুল করে রসুলের দরবারে হাজির হয়ে গেল। এই দলের মধ্যে ছিলেন প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা আদ-দাউসি। জানেন, সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসজ্ঞ হচ্ছেন আবু হুরায়রা। যদি সেদিন আল্লাহ রসুল এদের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করে এদেরকে ধ্বংস করে দিতেন, আবু হুরায়রার খেদমত থেকে মুসলমানরা চিরদিনের মতো বঞ্চিত হয়ে যেত, তাই না? সেদিন আল্লাহ রসুলের এই দোয়া কিন্তু সবচেয়ে বড় বরকত মণ্ডিত হয়েছে, যার জন্য আমরা আবু হুরায়রাকে পেয়েছি। সপ্তম হিজরিতে আবু হুরায়রা খাইবার যুদ্ধের সময় গিয়ে ইসলাম কবুল করলেন। একদিন তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আমি আপনার দরবার ছেড়ে কোথাও যাব না, সবসময় এখানে পড়ে থাকব। আসামের সফপাতের সদস্য হয়ে গেলেন, খাওয়া নাই, পড়া নাই, কিছুই নাই, দিনকে দিন না খেয়ে থাকতেন। রাতের অন্ধকারে একদিন বের হওয়ার সময় তার পেটের উপরে পা পড়েছে আবু বকর সিদ্দিকের, দেখলেন যে মানুষ কে উঠে, দেখলেন যে আবু হুরায়রা। কি আবু হুরায়রা, তুমি খাওনি? কথা বলবে কেমন করে? মানে কয়েকদিন তো খায়নি, চিটা হয়ে গেছে একবারে। ওই অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে খাওয়ালেন। এই মানুষটার প্রতিজ্ঞা ছিল, আমি আমার আল্লাহ রসুলের সব কথা শুনব বা মুখস্থ করব। অন্যান্য সাহাবিরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আবু বকর ব্যস্ত, উমর ব্যস্ত, আলী ব্যস্ত, সবাই তো সব বিভিন্ন কাজে ব্যস্ত, আমার আর কোনো কাজ নেই, এখানে বসে থাকবো, খাই আর না খাই। একদিন তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আমি যেন কিছু কিছু ভুলে যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। আল্লাহ রসুল বললেন, তোমার চাদরটা বিছিয়ে দাও আমার সামনে, চাদর বিছিয়ে দিল, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বুকে মিলিয়ে নিলেন। আবু হুরায়রা বলছে এদিন থেকে একটি শব্দ মের ভুলে যায় নাই, এই জন্য এত হাদিস তার মুখস্থ। 5000 হাদিসের তিনি হাফেজ, মাত্র 3-4 বছর তিনি আল্লাহ নবীর সঙ্গে ছিলেন। অনেকে বলেন আবু হুরায়রা ফকি ছিলেন না, মজহাবি আলমরা আবু হুরায়রাকে দামি দেয় না, যদি দামি না দিতেন তাহলে ওমর ফারুকের মতন মানুষের সময় তিনি বাহরাইনের গভর্নর হতে পারতেন না, পরে তিনি মদিনারও গভর্নর হয়েছিলেন। যাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয় যিনি ফকিন হন তাকে কি দেওয়া হয়? কারণ আবু হুরায়রার হাদিসগুলো মজহাবি আলমদের সঙ্গে মিলে না, রফলাদানের হাদিস উনি বলেছেন, বুকি বান্দার হাদিস তিনি বলেছেন, আমিন জোরবালের হাদিস তিনি দিয়েছেন, অত আবু হুরায়রা আমাদের দলভুক্ত যেহেতু নয় অত ও ফকি নয়। কি ধরনের দলীয় মানসিকতা, সংকীর্ণতা! শুধু রাজনৈতিক দলের লোক তো বললে হবে না, ধর্মীয় দাবিদার যারা তাদের মধ্যে একই সংকীর্ণতা বিরাজ করছে। যে আবু হুরায়রা আল্লাহর রাসূলের খাস দোয়া প্রাপ্ত, যার জবান থেকে একটা হাদিস কখনো ভুল হয় নাই, আর সেই মানুষটাকে আমরা গায়ের ফকি বলে ছেড়ে দিচ্ছি, কি আশ্চর্য বিষয়! এই আবু হুরায়রা কিন্তু ওই দোয়ার ফসল, আল্লাহুম্মা হাদি দাওসান ওয়া আতি বিহিম, দাওস কওমের বিরুদ্ধে তিনি বদদোয়া করেন নাই এবং সেখানে সৈন্য পরিচালকে তাদেরকে হত্যা করেন নাই, বরং সেদিন তিনি দোয়া করেছিলেন, সে দোয়াতেই তারা বেঁচে গেল। যদি কিছুতে কিছু না হয় কি করবেন? কুনুতে নাজেলা পাঠ করবেন। দলিল নেন, চতুর্থ হিজরি সফর মাসে আল্লাহ রসুলকে ধোকা দিয়ে রাইল্লা জাকমান গোত্রের লোকেরা এসে বলল যে আমাদের ওখানে লোকা ইসলামের দিকে খুব আগ্রহী, তা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ভালো সাহাবি যারা জ্ঞানীগুণী তাদেরকে পাঠান, যাতে আমরা কিছু দিন শিখতে পারি। তবলিগি সফর আমরা যেমন করি সংগঠনের পক্ষ থেকে, তালিম বৈঠক করি, ওইরকমই তাহলে পাঠিয়ে দেন। ঠিক আছে, সরল সহজ আল্লাহ রসুল পাঠিয়ে দিলেন 70 সেরা সাহাবিকে, আরেক জায়গায় পাঠালেন 10 জনকে। এই 10 জনের নেতা ছিলেন ওমর ফারুকের শ্বশুর আসম বিন সাবেদ রাদিয়াল্লাহু আনহু। এই 70 জনের যেখানে হত্যা করা হয় তার নাম হল বীরে মাউনার ঘটনা, ইতিহাসে খুবই প্রসিদ্ধ। সঠতার মাধ্যমে এই 70 জন এবং এই 10 জনকেই হত্যা করে ফেলা হয়। যখন সেই গোত্রের নেতার কাছে গিয়ে পরিচয় পেশ করলেন যে আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছি, এই নেন চিঠি, সঙ্গে সঙ্গে তার ইঙ্গিতে পিছন থেকে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হল। মৃত্যু মুখে তিনি বলছেন ফুস্তু ওয়া রাব্বুল কাবা, আমি সফলকাম হয়েছি, আল্লাহ কাবার রবের কসম করে বলছি আমি সফলকাম হয়ে গেলাম, মরে গেলাম মানে শহীদ হয়ে গেলাম, সে আল্লাহর দিনের দাওয়াতের জন্য এসেছিলাম, আমাকে মেরে দিল। ফুস্তু ওয়া রাব্বুল কাবা, কাবার রবের কসম করে বলছি আমি সফলকাম হলাম। এই যে 70-80 জন লোক মারা গেলেন, কোন লোক যে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ পেশ করল না যে আপনি যাচাই বাছাই না করে কেন লোকগুলো পাঠালেন? বলতে তো পারত, তাই না? মামলা করতে পারত না, কেউ সামান্যতম অনুযোগ করে নাই। সবাই একটি আনন্দ, দিনের দাওয়াতে গিয়েছিল, বিশ্বাসঘাতকতা করে তাদেরকে হত্যা করেছে, ওরা তো জান্নাতের ফেরদৌস চলে গেছে, আমাদের কোনো অভিযোগ নাই। অথচ তখন আল্লাহ রাসূল যথেষ্ট ক্ষমতাধারী, বদর বিজেতা সেনাপতি তিনি, ওহদের যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এরপরে প্রতিটি বনী মুস্তালিক সব যুদ্ধে তিনি বিজেতা, ইচ্ছা করলে এর প্রতিশোধ নিতে পারতেন, নেন নাই। কি করলেন? সবাইকে বললেন এই কুনুতে নাজালে পড়ো। 1 মাস ধরে তিনি কুনুতে নাজালে পড়েছেন, নাম ধরে ধরে, অমুক গোত্রে হাল্লা, অমুক গোত্রে তুমি ধ্বংস করো, একবার নাম ধরে ধরে। এই কুনুতে নাজেলার শক্তি এত বেশি যে ওই সমস্ত গোত্র সমস্তগুলো সবই পরে মুসলমান হয়ে গেল। আজও যদি মুসলমানরা অবৈধ পন্থা, অবৈধ কোন বস্তুকে দূর করার জন্য অবৈধ পন্থা তালাশ না করে যদি বৈধ পথে থাকে এবং আল্লাহর সাহায্য কামনা করে, অবশেষে কোন পথ না পেয়ে যদি কোনোতে নাজেলা পাঠ করে, ইনশাআল্লাহ জালেম শক্তি পরাজিত হবে আল্লাহর রহমতে। যার বাস্তব প্রমাণ আপনাদের বহু মানুষের ভাগ্যে আছে, আপনারা সবাই জানেন, এবং আমরাও তো ভুক্তভোগী। এ কারণে কোন শক্তি আমাদের ছিল না, কিছুই আমাদের নাই, স্রেফ বিভিন্ন মসজিদে কুনুতে নাজেলে পাঠ হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আজকে আহলে হাদিস আন্দোলন সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিরোধের ক্ষমতা কারো নাই। আগামী দিনেও যদি আবার এরকম ভাবে বিপদ আসে, জুলুম আসে, সেখানেও আমাদের নসিহত থাকবে কর্মীদের প্রতি, এই পাঁচটা পথের বাইরে খবরদার তোমরা যাবে না। বৈধ পন্থা চেষ্টা করবে, না হলে সাংগঠনিকভাবে জনমত গঠন করবে, সরকারকে উপদেশ দেবে এই পথে চলো, সরকারের হেদায়তের জন্য আল্লাহকে দোয়া করবে। কোন দিকে যদি সোজা না হয় তাহলে কোনোতে নাজিলা পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নাজিল হয়ে যাবে। আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউফ বিন মালিক আল আশজাই বলছেন, আমার রসুল আমাদেরকে শুনিয়েছেন যে দেখো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা তারাই, খিয়ারু আইমাতুম আল্লাযীনা তুহিব্বুনাকুম ওয়া ইউহিব্বুনাকুম, শ্রেষ্ঠ নেতা তারাই যারা তোমাদেরকে ভালোবাসে এবং তোমরা তাদেরকে ভালোবাসো, ও তুসাল্লুন আলাইহিম ওয়া ইউসাল্লুন আলাইকুম, এবং তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে, ও শিরারু আইমাতুম আল্লাযীনা তুবগিজুনাহুম ওয়া ইউবগিজুনাকুম, নিকৃষ্ট নেতা হলো তারাই যাদেরকে তোমরা শত্রু মনে করো, বিদ্বেষ পোষণ করো যাদের প্রতি, এবং তারা তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তোমরা তাদেরকে অভিশাপ, তারা তোমাদেরকে অভিশাপ দেয়, তোমরা তাদেরকে অভিশাপ দাও, তারা তোমাদেরকে অভিশাপ দেয়, এটা হল নিকৃষ্ট নেতাদের চরিত্র। কালা কুল্না ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিজুহুম, হে আল্লাহ রসুল, তখন কি আমরা ওই সমস্ত নেতাদেরকে নিক্ষেপ করব না, ফেলে দেব না? মা আকামু ফীকুমুস সালাহ, যতক্ষণ তোমাদের মধ্যে তারা সালাত কায়েম রাখে ততক্ষণ তোমরা তাদেরকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিও না। দুবার বললেন, এরপরে তিনি বলছেন, শুনে রাখো, আলা মান উল্লিয়া আলাইহি ওয়ালিন ফারাহু ইয়াতি শাইয়্যাম মিন মাসিয়াতিল্লাহ, যদি তোমাদের উপরে নেতৃত্বে আসে অতঃপর তোমরা দেখো যে সে একটা গুনাহের কাজ করছে বা অন্যায় কাজ করছে, ফলে ইয়াকরাহ মা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ, তখন ওই সরকার বা ওই নেতা যে গুনাহের কাজ করছে ওই গুনাহের কাজটি তুমি অপছন্দ করো, বলে ইয়ানজানা ইয়াদাম মিন তাআতিন, কিন্তু আনুগত্যের হাত ছিনিয়ে নিও না। অফির আয়াতিন ফাকরাহু আমালাহু ওয়ালা তানজু ইয়াদাম মিন তাআতিন, রাওয়াহু মুসলিম, তোমরা তার আমলটাকে তার কাজটাকে অপছন্দ করো কিন্তু আনুগত্যের হাত ছিনিয়ে নিও না। অন্য হাদিসে আসছে, উতু হাক্কাহুম ওয়াসাল্লুল্লাহ হাক্কাকুম, তোমরা সরকারের হক সরকারকে দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহর কাছে চাও, যদি তোমাদের পিঠের চামড়া তুলে ফেলে দেওয়া হয় তথাপি বিদ্রোহ করো না। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হোক ইসলাম কখনোই এটা কামনা করে না। এই হাদিসগুলো কিন্তু আমাদের আলমেরা পড়েন কিন্তু মানুষকে বলতেও চান না, কারণ নিজেদের সমস্যা আছে একটু। সমাজে কোনো অবস্থাতেই ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না। যদি আমাদের সরকার এই হাদিসগুলো জানতেন তারাও প্রজাদের উপরে জুলুম করতেন না, আর আমাদের নাগরিকরা এই হাদিসগুলো জানলে তারাও সরকারের বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণ করতেন না, ফলে দেশটা শান্তিময় হয়ে থাকত, নিরাপদ হয়ে যেত, আস্তে আস্তে ইসলাহের মাধ্যমে সংশোধনের মাধ্যমে দেশের শান্তি কায়েম হতো। অন্যায় প্রতিরোধের জন্য যে পাঁচটি ইসলামে ব্যক্ত করা হয়েছে এই পাঁচটি পন্থার বাইরে আমাদের যাওয়া উচিত হবে না, গেলে কিন্তু শয়তান গালেব হবে, সমাজে অস্থিরতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা হবে, আল্লাহর রহমত উঠে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের বিধানের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি এই দেশে মুসলমানের এই দেশে তুমি শান্তি কায়েম করো, বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত ইহুদি নাসারারা এবং ইসলাম বিরোধী শত্রুরা করে যাচ্ছে, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই, তোমার ক্ষমতা অসীম, তুমি তোমার ক্ষমতার মাধ্যমে তোমার দিনকে এবং দিনদার মানুষদেরকে রক্ষা করো। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।